তখন আমি সাথে সাথে আপনাকে ফোন দিয়েছি যে স্যার আমি কি করবো। আপনি আমাকে বললেন যে আমি ওদের কাছে জিজ্ঞেস করলাম যে ওরা স্মারক লিখি দিবে, ওরা আমাকে বললো যে আমরা একটু চিপ স্যারকে স্মারক দিব। তো তখন আমি আবার আপনাকে ফোন দিলাম যে স্যার ওরা তো স্মারক লিখি চিপ স্যারকে দিতে চায়, তো আপনি আসবেন কি না। আপনি তখন বললেন তাহলে আপনি ইকবালের সাথে কথা বলেন। এর মধ্যে আমার ইকবালের সাথে আমার কথা হয়েছিল। তো আমি স্যার স্বাভাবিক ভাইভাবে জিজ্ঞেস করলাম ইকবাল ভাইকে, সে ভাই ওরা তো চিফ স্যারের কাছে যাইতে চায়, তো কী করবো আমি। স্যার আপনি তো বললেন যে আপনি চিঠিটা নেন, কিন্তু ওরা তো আমাকে দিবে না, ওরা দিচ্ছে না, ওরা বলতেছে যে আমরা চিফ স্যারকে দেবো। তখন আপনি বললেন যে ইকবাল ভাই বললো যে স্যার তো অসুস্থ, স্যার হচ্ছে ইকবাল কি আপনাকে বলছে নাকি ইকবাল আসছিল? এখন বললেন যে স্যার তো অসুস্থ, স্যার তো নাই। আমি বললাম ভাই ওরা তো হচ্ছে স্মারকলিপি দিবে, না দিয়ে যাবে না, আর এখানে একটু ঝামেলা করতেছে এখন। তো তখন স্যারকে কল দিতে চিফ স্যারকে দিয়ে বললো যে ঠিক আছে তুমি ওদেরকে ইয়ে করো, স্মারকলিপিটা নেও। তো আমি শুধু কী করলাম যে ওদের বললাম যে ভাই এখানে তো চিল্লাপাল্লা করা যাবে না, এটা তো ক্যাম্পাসের শৃঙ্খলার ব্যাপার স্যাপার আছে, তোমরা এখানে কোনো কিছু করতে পারবে না। ওদের মধ্যে দুই একজন আমি ওই দিকে মেসেজ ছিলাম স্যার, তোরা আমার চেনার খাতিরে ওরা যেটা করছে যে কোনো মানে বিশৃঙ্খলার সৃষ্টিটা করে নেয়। তো আমি ওদের পাঁচজনকে নিয়ে গেছি ইকবাল ভাইয়ের কাছে, বাকিটা ইকবাল ভাই আমি ভিতরে গেছে তিনতলা ইকবাল না আপনি পাঁচজন ইকবাল বলছে পাঁচজনকে নিয়ে গেছেন, তাকে কার সামনে গেলে কথা বলতেছেন হিসাব রাখছেন? আপনি কে? আপনি কার সাথে কথা বলতেছেন হিসাব রাখছেন? আমি তো আপনাকে চিনি না। আপনি আমার চেনার দরকার নাই। তাহলে আপনি এক্সেনের সাথে কথা বলতেছেন? আমি এক্সেনের সাথে কথা বলতেছি। পাঁচজনের কথা বলেন আপনি, প্রতিটা সত্য কথা বলছি। কথা বলতে দেখে ভিডিও দেখে একটু স্যার পাঁচজনকে আমি নিয়ে গেছি, কিন্তু ভিডিও দাও তো ভিডিও স্যার স্যার আগে আরেকটা কথা বলি তো কথা বলে দাম ভিডিও দেখে এক মিনিট এক মিনিট শূন্যত রাখিয়ে মিথ্যা কথা বলে এই শূন্যতে কথা ফালতু লোক কথা কাট। আমি স্যার কথাটাই শেষ করি, খুলে দিছে আমি সিকিউরিটি গার্ড ছাড়ছে সাজে ও গেট খুলে দিয়ে ওদেরকে নিয়ে আসছে পাঁচজন দেখেন তো চাকরি করতে আসছে, ও জানে এই বিষয়টা, কোন এলাকায় ও ঢুকছে এটা জানে। উনি বলছে নির্দেশ দিচ্ছে যে আপনারা গেট খুলে দেন, সবাই ভিতরে ঢুকবে, সেই ভিডিও আছে, ওটা দেখেন অনুমতি দিয়ে ঢুকছে। এখন বিষয়টা হলো মানে আপনার আগে থেকে তো আপনার সাথে পরিচয় ছিল না, তেঁতুলিয়া থেকে এখানে যখন আসলাম তারপরে পরিচয় নতুন করে আসেন, ভালো সব দিক থেকে একটা মন্দের অন্তর একটা টান আছে, কি বলেন ভাই মেসিং হলে যেটা তো আমাদের। আচ্ছা আপনি বাংলাদেশে কোন গেজেটে পাইলেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা টেকনিশিয়ান? আপনি কিভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এটা কেন করলেন? আপনি কি দেখাতে পারবেন প্রমাণ? সরকার যদি গেজেট অনুমোদন দেয় টেকনিশিয়ান না, যদি আমাদেরকে বলে যে দিন মজুর, সেদিন থেকে আমি দিন মজুরই হবো, অসুবিধা নেই। বাংলাদেশে গেজেট নাই, বাংলাদেশে মানে কোনো আইন নাই, আপনি কিভাবে টেকনিশিয়ান আমাদের সাথে? ওইখানে আমি তো ওই কথাটা এটা তো কোন বাধ্যতা ক্ষমতা দিছে এটা লেখা টেকনিশিয়ান সিস্টেম এর সাথে কিন্তু এক মানে মেশন না মানে এটা অফিসিয়াল গভর্নমেন্ট কে ওই সময় থাকে তার সাথে মানে আপনি বাদ দিছে এটা আপনারা তো এটা কে দিছে ওনে দিন বসে আছে এখানে বসে আছেন তাহলে কিন্তু কোন বাদ দিছে এটা জন্ম কত সালে রে তোর জন্ম কত সালে আপনি দেখেন ভাই এখন নতুন চাকরি, তার সঙ্গে আমি একদিন চাকরি দেখা দিয়ে আপনি এখন আমার দপ্তরে রাখেন আপনি আমাকে বলবেন যে কোনো ধরনের বলেন, বলছি কিনা আপনাকে চা খাওয়া ফার্স্ট প্রথম দিন বলছি, বাসা কোথায় আপনার, বাসা কোথায় নেবেন বলেন, রংপুরে আপনি প্রথম কত প্রকার সহযোগিতা লাগে আমি করবো বলি নাই। পরিবেশটা অস্থিতিশীল করবেন না, এখানে আমি বসে নাই, এটা একটা দপ্তর, এটা মাথা রেখে আপনার কথা বলবো। আমি তো কথা আমরা একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট আমাদেরকে ব্যথা করছে, আমরা একটা দায়িত্বশীল পদে থেকে আমরা নির্দিষ্ট একটা গভর্নমেন্ট গেজেট নিয়ে এখানে যে আমরা জয়েন করছি সেটা স্যার আপনারা জানেন, আর আমরা একজন আরেকজনের পরিপূরক হিসাবে কাজ করতে চাই। আমরা তো এখন জবে আছি, আপনি দেখতে পারবেন কত সিনিয়র বুড়ে হয়ে গেছে এখন। আপনি দেখেন আমাদের ওনারা যারা জয়েন করছে ওনারা 30 বছর পরে দেখেন যে প্রমোশন পাবে কিনা কর্ম বইটা স্টুডেন্ট। এই বিষয়গুলো আপনাদের জবে থাকা পরেও না বুঝি না বুঝার পরে আমরা আপনার বাবা ধরেন একটা পোস্টে চাকরি করছে, আমরা আগে থেকে জানি আপনিও বলবেন কোথায় চাকরি করছে। আপনার বাবা একটা এসপি অফিসের এডিশনাল এসপি হিসেবে দরকার, ঠিক আছে। এখন ওখানে যদি আমি বলি কোচ দিয়ে বলি গোলাম সাহেবের বাবা হচ্ছে ওখানে কনস্টেবল, আপনি কি করবেন? জব ক্ষেত্রে হোক বা জব ক্ষেত্রে বাইরে হোক না কেন, যে কোনো পোস্টে থাকুক না কেন, যে যে পেশায় থাকুক না কেন, একজন আরেকজনকে রেসপেক্ট করতে হবে। আমি আরেকজনকে না করলে আমি রেসপেক্ট করবো কী করে? একজন একজন ইচ্ছা ছাড়া যদি না থাকে তাহলে তো আমার মর্যাদা কিসে, তাকে ছাড়া কি আমি চলতে পারবো? বেশি কিন্তু বলে ফেলি, কিন্তু এভাবেই তো চলতে হয়। তো ডিপ্লোমাদের যেটা বিষয়টা হলো, ডিপ্লোমা তো কখনোই বলে না যে আমরা বিসিদের উপরের স্থান চাই বা তাদের চেয়ে বেশি মর্যাদা চাই, তাদের আন্ডারে কাজ করতে চাই। আবার গ্যাপ থাকলে আপনারা মানে হবেন আমার কথার সাথে, যে তারা তো সবসময় বলে এই কথা যে আমরা আপনাদের আন্ডারে কাজ করতে চাই, আপনারা নবম গ্রেডে সহকারী প্রকৌশল হিসেবে থাকেন, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে আমরা দশম গ্রেডে থাকি আমরা প্রকৌশল, তার মানে কি তার এসিস্ট্যান্টশিপ বিষয়টা এরকম। স্যার একটু ইন্টার করি, স্যার ওনাদের বর্তমান যেটা সমস্যা হয়েছে আপনি যে কথা বলছেন ওর সঙ্গে একটু অ্যাড হবে, ওনারা যেটা চান যে একসাথে আন্ডারে করি, মানে আমি আপনার আন্ডারে এখন আছি সাবেস্ট ইঞ্জিনিয়ার, আপনি পদোন্নতি পেলে ঠিক আছে আমি তো আপনারই আন্ডারে আছি, কিন্তু 20 বছর পর যে ছেলে বুয়েট থেকে আসলো সে আর আমি কিন্তু সমমানের হয়ে গেলাম পদোন্নতি পাওয়ার কারণে, ওইটা ওনারা অ্যাকসেপ্ট করতে পারছে না, তখনও চাচ্ছে যে আমার আন্ডারে থাকবে। মানে তাদের মূল যে কনসেপ্ট যেখানে বোঝাই যাচ্ছে দুটারই ইঞ্জিনিয়ারিং নলেজ আছে, নাহলে 6-7 তো হওয়ার কথা ছিল না, 3-7 হওয়ার কথা ছিল, তাহলে দুইটারই এন্ট্রি লেভেল গভর্নমেন্ট নির্ধারণ করেছে আপনি চাকরি করতে এসে জেনেছে। আমার প্রশ্ন যে ইঞ্জিনিয়ারিং আমরা জানি এলজিডিসিতে যতগুলো আছে সব কনসালটেন্ট নিয়ে অর্থাৎ আমরা ডিজাইন প্রয়োজন, আপনার এখানে লাইন প্রজেক্ট করা প্রয়োজন, এখানে কোন কোন ইঞ্জিনিয়ার আছে যে এটা ডিজাইন করছে আপনি দেখা দেন কি করে নাই বা এটা কেউ করছে, আমরা অ্যাজ এ ম্যানেজারিয়াল পোস্ট, আপনিও ম্যানেজারিয়াল পোস্ট, উনিও ম্যানেজারিয়াল পোস্ট, আমরা ম্যানেজার, আমরা কি গিয়ে করেও কি করি না, আমরা যার যাই ফিল্ডে এটাকে ম্যানেজারিয়াল কাজটা করি, উনি এসে ওনার লেভেলে করে, উনি আপনাকে দেন, এতে সিক্সারের কোনো অর্থ নাই ইঞ্জিনিয়ারিং, সবাই ম্যানেজারিয়াল। আপনার ম্যানেজারিয়াল কি? আপনার ম্যানেজারিয়াল হচ্ছে সুষ্ঠু গ্রাহক সেবা এবং হচ্ছে টাকা উত্তোলন, আপনার কিন্তু আর কোনো এক্সপিরিয়েন্স নাই। ওনার কি এক্সপিরিয়েন্সটা আছে? এজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেম অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ইঞ্জিনিয়ারের যে ইঞ্জিনিয়ারিং নলেজ, যেমন ডাক্তারের মেডিকেল অপারেশন করছে, বড় বড় অপারেশন করছে, তার ভ্যালু আছে আন্তর্জাতিক ভ্যালু, বাংলাদেশি ইঞ্জিনিয়ারের জন্য গভর্নমেন্ট এটা করে দিতে পারে। এখন আপনি আজকে ২৪ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে আপনি এসে সব বুঝলেন জানলেন, তখন আপনার ছোট ভাই কিন্তু মেসেজ দেওয়ার কথা যে না আমাদের আন্ডারে তারা কাজ করে, আমাদের এই নির্দেশনা তারা করে। আপনি কি শতকরা অঙ্ক ভুলে গেছেন? দাঁড়ান একটু, নেসকোতে ৩৩% একজন বেশি কর্মচারী আছে আপনি বলেন, কিন্তু আপনি যে সংগঠনে মেসেজ করছেন সেখানে দেওয়া আছে নেসকোতে ৫০% পদোন্নতি আছে। আপনি কি শতকরা অঙ্ক পারেন না? আপনার কাছে কি এখানে দপ্তর নাই? আপনি ইনফরমেশন নিয়ে আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্রুপে দেন, আপনি কেন টেকনিশিয়ান বলছেন? আপনি বলছেন আন্দোলনের মাধ্যমে আমরা চার বছর করেছি, আর আপনি কিসের মাধ্যমে নবম গ্রেডে গেলেন? বাংলাদেশে তো নবম গ্রেড ছিলই না, তখন ছিল প্রথম শ্রেণীর চপ, দ্বিতীয় শ্রেণীর চপ, নবম গ্রেড তো তৈরি হলো পে স্কেল ১৫তে, নবম বলতে কোনো শব্দ ছিল? ঠিক আছে, এবং আমার কথা হচ্ছে এক থেকে আট পর্যন্ত পদোন্নতি হবে এটা নাকি এটাই নির্ধারিত? এই নির্ধারিত কি আল্লাহ তৈরি করে দিছে না রাষ্ট্র তৈরি করছে? রাষ্ট্র তৈরি করছে। পদোন্নতি কি শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে নেয় না এই নেস্ট মন্ত্রণালয় অনুমোদিত পদোন্নতি নেন নাই? একজন কর্মচারী ইউপিএ আজকে জিএম হয়ে বসে আছে, তাকে আমরা সারাদিন ছাড়বো লজ্জা লাগে না? আর এখন একজন সার্ভিস ইঞ্জিনিয়ার তাকে হাই বলে তার লজ্জা লাগে না? আজকে চাকরি নিয়োগ, কালকে যদি এটা বাস্তবায়ন হয়ে যায় কালকে থেকে প্রত্যেকটা স্টেট ইঞ্জিনিয়ারকে সাইট ইঞ্জিনিয়ার বানায় ১০,০০০ টাকা দিয়ে চাকরি করাবে বুয়েট ইঞ্জিনিয়ারকে। আজকে আপনারা স্বার্থের কারণে ভাবতেছেন আপনাদের ছোট ভাই সার্ভিস ইঞ্জিনিয়ার হবে, কিন্তু দেশের যে বৃহৎ ক্ষতি হবে এটা আপনারা চিন্তা করতেছেন না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে যখন এখন ১০,০০০ টাকা দেয় তখন বিএসসি ইঞ্জিনিয়ারকে দেবে ৮,০০০ টাকা, কারণ আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ধ্বংস। আপনাদের আমাদের জেনারেলের সঙ্গে ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বন্ধ হয়ে গেল, এরপর তো বুয়েটকে দিয়ে লাইন লাগাবে, বুয়েটকে দিয়ে লাইন লাগাবে, বুয়েটকে দিয়ে লাইন লাগাবে, ডিসি অফিসে এখন বসতে পান তখন বসতেও পারবেন। আপনারা বুঝে স্টুডেন্টকে ডাইভার্ট করছেন না, বেগম লোকের মতো বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারকে আপনারা ইঞ্জিনিয়ার হিসেবে মানেন না। আজকে আমি আন্দোলনে নিয়ে এসে ভাই বলছেন, কই তাদের আইবি অ্যাক্রিডিটেশন, কোথায় তাদের আইবি মেম্বারশিপ বলেন আপনি? তাদের না আছে ল্যাব, কি আছে তাদের? আজকে আপনি আন্দোলনের কারণে একটা নোংরা রাজনীতি খেলছেন আপনারা। আমি নিজেও গ্রাজুয়েশন করা, আমি কিন্তু জেনে বলছি এখানে আমি বলি, আপনি যে সালে আইএসসি, আপনি যে সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং না এসএসসি পাস করছেন, আমি ওই সময় জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তার মানে কি? আরে অত বয়ান না শুনলে আমি আমি নিজেকে বিএসসি ইঞ্জিনিয়ার দাবি করছি না, আমি আজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের উৎসবে বলতেছি আপনি আপনি কোথায় পাইলো? আমি তো এটা বুঝতেছি, আপনি তো এমন না যে আপনি ইয়া থেকে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন, এই বাংলাদেশের সিলেবাসে আপনি পড়াশোনা, আপনি বিউটে যা করেছেন আমি ওই বই করেছি, আপনি তো এখানে এমন কিছু অর্জন পারেন ভ্যাকেন্সি নাই ভাই, আমি সার্ভিস ট্রেনে আছে, আপনি হয়তো ভাই ট্রেনে আছে, এই জন্য না। এবং আমি কারো বাবার প্রতিষ্ঠানে আমার কেউ চাকরি, আমরা সবাই এখানে কিন্তু কর্মচারী, এবং আপনি আপনার ছোট ভাইদেরকে আপনি আমি সবাই মিলে আমাদেরকে যারা জাতীয় স্বার্থে করা উচিত ছোট যারা ভুল পথে আছে তাদেরকে সঠিক করে, এরপরে যদি রাষ্ট্র করে, রাষ্ট্র যদি বলে এরা টেকনিশিয়ান, ওয়েলকাম টেকনিশিয়ান। আপনি কেন বলতেছেন আপনাদের ১৩ গ্রেড থেকে শুরু করলে ১০ম গ্রেডের গিয়ে শেষ হবে, এটা আপনি কেন বললেন? আপনাকে সেটা আমি বুঝাই দিয়ে দিলাম, বললাম যে ভাই আপনি ইয়া করিয়েন না, না গভর্নমেন্টের ওনাকে দায়িত্ব দিছেন নাকি কেউ? আমি শেষ করতেছি, আমি সেদিন ওনাকে রিকোয়েস্ট করলাম তিন দিন আগে দেখা করে, আপনি এসটিএন ইঞ্জিনিয়ার, আমরা কিন্তু ছাত্র না, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্যাক্সের পড়াশোনা করছি, বিএসসি ইঞ্জিনিয়ার ম্যাথমেটিক্যাল ট্যাক্সের টাকা আমরা পড়াশোনা করেছি, তার মানে জাতির কাছে আমাদের দায়বদ্ধতা আছে। এবং আমি বলছি আপনি শুনে দেওয়ার পর আপনাকে ভালোবাসি, আপনাকে বলতেছি আপনি কোনো পোস্ট দিয়ে না, কারণ আপনারা যারা সার্ভিস নিচ্ছে তারা তো কষ্ট পায়, আমি কষ্ট পাচ্ছি, তারপরে উনি রাতের মধ্যে টেকনিশিয়ানের পোস্ট দিয়েছেন, এখন আপনি কি করবেন বলেন? সাংবাদিক সম্মেলন করে ডিসি স্যারকে আমরা স্মারকলিপি দিয়ে আসছি দুই তিন জন বিয়ার বাইরে সবাই ছিল, ওনাদেরও যদি সমস্যা থাকে, ওনাদের স্টুডেন্ট আছে বা তারা আছে, তারা মিছিল করতে পারে, প্রেস ক্লাবে মিছিল করতে পারে, স্মারকলিপি দিতে পারে হচ্ছে ইয়াকে, কিন্তু ওনারা তো সরাসরি এখানে এসে একেবারে ভিতরে এসে আজকে নিসার পরিধি শুধু খোলা থাকতো ওরা কতজন নিয়ে আছে এই 50 জন আর 1000 লোক এখানে উপস্থিত সেটা বাদ দেন বাকি যেটা করতে ভিতরে প্রবেশ করে এটা হচ্ছে কথা আর এটা হচ্ছে দুটো পয়েন্ট আলোচনা হয় না প্রতি নিয়ত স্যার মানে আমাদের চা এটা থেকে আমার কথা হয়েছিল আগে আপনারা আরে এই বাড়ি বাদান কথা অনেকখানি গেছে আমাদের সিস্টেমে বিদ্যুৎ খোলা করার জন্য কিছু সিস্টেম ছিল এর একটা জাতি স্যার বলছিল আমরা আমাদের ব্যক্তি পিতার একটা চেক করেছি তারপর এর আগে স্যার চিফ আইওএস স্যার রিপোর্ট ছিল তো আমাদের এটা করা হয়েছিল তারপর এই স্যার আকিব স্যার কথা করছিল তো প্রতিনিয়ত স্যার কেউ না কেউ স্যার মানে এই দায়িত্ব নিয়েছে মানে মক তৈরি করা বা সামাজিক ভাবে নিষ্কুল মধ্য কমিটি বিশ্ব করার একটা ধারাবাহিক দায়িত্ব নিতে হবে তো ভালো হোক বা খারাপ হোক চেন অফ কমান্ড আমাদের নেসকোর মধ্যে এরকম দুই এক রকম আছে যেটা নেসকো দায়িত্ব বেশি করে করার জন্য কম করে ধরা থাকবে আমাদের মধ্যে এদিকের জন্য কথা বলার পরেও যখন বলতেছে যে মানে যে ঠান্ডা সে উল্টো গরম হচ্ছে মানে কি যে আপনাকে আমি আমি কোনদিন কিন্তু বাইরে যাইতে কোনো বেয়াদ হইতে হাসি খুশি যায় আসে চাপে আসে কিবরিয়া বলছে আমি আমার দীর্ঘ বিশ্বাস আপনি বললে সে বলবে সে ওটাকে আরো চ্যালেঞ্জিং আপনি এর যুক্তিকতা যদি আপনার কাছে থাকে আপনি দেখান আমি মানে নেব আর যদি না থাকে 24 ঘন্টা আপনার সময় কোথায় যাবেন নিজের ডিসিশনটা বদলি হয়ে চলে যাবেন এখানে চাকরি যদি আমি ভাবি প্রতিষ্ঠান তো আরো আছে অন্য কোনো অফিসে তো গেল না দ্বিতীয়ত হলো আজকে পলিটেকনিক গুলো বন্ধ এখানে সরকারি পলিটেকনিক অনেক আছে সরকারি ক্লাস প্রচুর স্টুডেন্টের সমাগম করা সম্ভব হইতো যদি খালি ক্লাস ডে অফ মানে অফ ডে না তাহলে এই বিশৃঙ্খলা দায়ভার কি ভিডিও ফুটেজে তো ওনাকে স্পেকবার করতে দেখা গেছে দায়ভার আসতো কিনা ওরা তো চিল্লা চাচা মেসি করে ঢুকছে এসে আবার তর্জন গর্জন করতেছে ধরেন যে আমি বা আপনি আমি হাটে হাটে যাচ্ছি পাই একটা স্টুডেন্ট বললো বা চিনে আমার দেখেন তার দুইজন যদি বলতো এই ধরে হইতে পারতো মেবি আমি এরপরে ধরেন যে আজকে এইরকম একটা সিচুয়েশন হলো মানে একটা কর্ম পরিবেশ চেঞ্জ হয়ে গেল পরবর্তীতে পলিটেকনিকের স্টুডেন্ট যদি 2-3 হাজার আসে তখন আমরা মানে ওই পলিটেকনিকের স্টুডেন্টরা যদি বলে এই যে বিএসসি ইঞ্জিনিয়ার এরা বিরোধী এরকম যদি মারামারি হয় এখানকার কর্ম পরিবেশ না সালাম কালামে চলছে অফিসে আমরা বুঝতেই দিচ্ছি না কিন্তু কিভাবে এই ঘটনাগুলো ওনারা চাচ্ছে আমরা উত্তেজিত হই কিন্তু এখানে নেসকোর গেট পর্যন্ত এসে চলে যাইতো স্যার আমাদের না বলছিল না আসতেই পারেনি তুমি ভেতরে ঢুকে আমার সাইন্স থেকে আমি যেটা বলছি রাজার অবস্থানে শেষ থাকুক কাউকে আমি যখন 2001 সাল থেকে 5 সাল পাশে ওই সময় রতন কুমার নন্দী স্যার আছে আমাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এ, উনি ডক্টরেট করেছেন। ওনার চেম্বারে গেলে উনি দাঁড়ায় যেত, ছাত্র গেছে চেম্বারে, আমরা গেছি, দাঁড়ায় যেত, মুসাফর করতো, আমরা বসতাম তার জন্য। কি কোয়ালিটি তার মধ্যে! সিঁড়ি তো পলিটেকনিকের নন্দী সুশীল তাক তাক না, ধরেন যে আমরা তো ছাত্র মানুষ এসএসসি পর স্লিপ করে নামতাম দ্রুত গতি, তো স্যারের গায়ে যদি টাচ হয় স্যার তো দেখে বলতো যে বাবা ব্যথা হয়েছিল। এটা হলো শিক্ষা, এটা হলো কোয়ালিটি। আর আপনি আপনি মানুষই মনে করতেছেন না, এতগুলো এত বড় একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একটা মানে সাম্রাজ্যই বাংলাদেশে, আপনার ডিগ্রি নিয়ে কয়টা আছে বলেন তো, আর ডিপ্লোমা কতগুলো আছে? অনেকগুলো তথ্য এরকম বলে তারা আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে কি কোর্স কারিকুলাম, কি পড়াশোনা করতে হয়, তাদের যে ব্যক্তিটা, এটা সম্পর্কে অনেক জানা আপনারা কি একটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাথে দেখবেন? আমার মনে হয় যে রংপুর পলিটেকনিকে তার ইলেকট্রিক্যাল জয়েন করছে 100 যদিও আমার মনে হয় 95 পর্যন্ত ক্লাস আছে। অনেক জুনিয়র ছোট ভাই, অনেক জুনিয়র আসবে, কোন সাবজেক্টে বলে পরীক্ষার জন্য আমার সঙ্গে আমার কোন সাজেশন যদি কোন পদক্ষেপ গ্রহণ করা না হয় এটা ব্যাপক একটা আকার ধারণ করবে। এতটুকু বললাম, আপনি কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, আপনি তো মানে শুরুটা এখানে করছেন, আমার কাছে জয়েন করছেন, চাকরিটা এখানে শুরু করছেন, তাই না? আমি তো আপনাকে চিনি, যেহেতু আপনার স্টার্টিংটা এখানে, মনে করেন চাকরি করতে কিছু নলেজের আপনি এখানে শুরু করছেন, যেহেতু ভার্সিটিতে পাশ করে প্রথম জব এখানে, অনেকগুলো বিষয়ে আপনি তো এখন নলেজ গ্যাদার করতেছেন, এটা এখন আপনি ট্রায়াল মোডে আছেন, একবার চিন্তা করুন। আমি সত্যি কথা বলতেছি, কেউ যদি প্রমাণ করতে পারে যে ওদেরকে আমি কোনো ভাবে বলছি এখানে আসার জন্য, না আপনি ওই প্রমাণ সেলে এগুলোতে যাবেন না, আপনি সাবলীল ভাবে আপনার কথাটা বলেন যে আপনার রোলটা কি। আমি সাবলীল ভাবে পুরোপুরি বলতেছি, প্রথমত ওরা যখন আসছে স্যার, যেহেতু ক্যাম্পাসটা আমরা দেখি, তো আমি প্রথমে এটা একটা মানে পুরা ইয়ে হয়ে গেছে যে কিং কং যেটাকে বলে, যে আমি এখন কী করব। পরে আপনাকে কিন্তু আমি তিনবার কল দিয়েছি স্যার, কমসে কম তিনবারের আগে আমি কখনো গেট খোলারও কথা বলিনি, কোনো কিছুর কথা বলিনি। তো ওরা এসে গেটে এখন লাথালাথি করতেছে, ইয়ে করতেছে, পরে আমি মাঝখানে এসি স্যারকে আমি তো বলতেছি যে আমি কমসে কম তিনবার কথা বলছি ওদের সাথে, ওনাকে বলতে দেন, ওদের সাথে তিনবার কথা বলছি ভাই, সিপসার নাই, কেউ নাই, তোমরা আমাকে স্মারক লিপি দিবে কিনা প্রথমে, স্যার ওদের সাথে আমি তিনবার কথা বলছি, তিনবার ওরা বলছে যে ভাই আপনাকে তো আমরা দিব না, আমরা চিফ স্যারের প্রতিনিধি লাগবে, চিফ স্যারের প্রতিনিধিকে তাকে আপনি পাঠান, আপনাকে স্যার আমাকে চেনার ফলে আমি, ওরা জানে যে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমার তো কোনো দাম নাই, ওরা কিন্তু চেনে দুইজন স্যার, কারণ আমি ওদের সাথে মেসেজ ছিলাম, ওদের মেসেজ ছিলাম, ওরা অফিসেও কয়েকবার আমার সাথে দেখা করে গেছে স্যার, টাকা নিয়ে গেছে ওই যে ওদের ইয়ের জন্য, প্রোগ্রামের জন্য, তো ওরা আসে, ওরা বলতেছে চিফ স্যার ছাড়া ওরা কোনো কোনোভাবেই কাউকে দেবে না, তখন আমি স্যার আপনাকে তিনবার কল দিলাম, স্যার আমি এখন কী করবো, আমি তো কেউ আসে না, মাঝখানে স্যার এসি স্যার আসলো, স্যারকে আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি অন্তত আমাদের হাসনাত স্যার, স্যারের সাথে আমি কথা যদি এটা থাকে স্যার ওই জন্য আশেপাশে সিসিটিভি আছে এটা থাকে, স্যারকে বললাম স্যার আপনি ইয়ে কাজ করেন, আপনি স্যার স্মারক লিপিটা নেন, আমি এইভাবেই বললাম স্যার আপনি স্মারক লিপিটা নেন, উনি আমাকে ডিরেক্ট বলতে দেন সি স্যারকে বলো যাও, আমাকে এইভাবে বললেন উনি চলে গেলেন। নাকি আপনাদের বাপের কল যা হবে আপনারা বলবেন যে গেট খুলে দিয়ে আপনারা নাকি নিয়ে যান স্যার ম্যাডাম, এখানে তো আমি বলেন আজকে এই কথাটা না মুখে ধরে এটা করেন, আপনারা বলছে ওর বাদাম ফাড়া বল খালি বলেন এই কথাটা, এটা বলেন না এখানে বিষয় হচ্ছে এত ইঞ্জিনিয়ার থাকে এরা তো গায়ে লাগলো লাই পড়লো কে আমাদের সাথে কথা বলতে হবে স্যার, এটা আমাদের দায় এটা আমাদের দায় এটা আমাদের আমাদের, আরে হাসপাতাল যখন যায় এখানে আমরা দাঁড়ায় আছে ভদ্রলোকের মতো বারবার বলতে গেট করে দাও চলে গেল, বাট টোটাল এই বিষয়টাকে অ্যাভয়েড করো, যা করতেছিল করতে থাকো, গেট খোলাটা আমার উচিত হয়নি, আমি যেটা করছি কি আমি বলছি ভাই তোমরা কোনো কিছু বিশৃঙ্খলা করতে পারবে না, পাঁচজন আমার সাথে আসো, ওরা করছে কি এই মুহূর্তে এটাকে ওরা ডিরেকশন হিসেবে দিচ্ছে যে গেট খুলে দাও, এটাকে এই ডিরেকশন নিয়ে ওরা কি করছে গেট খুলে দিছে স্যার, যার ফলে আমি পাঁচজনকে ডাকছি ভাই, আমি এখানে আমার কোনো মিথ্যা কথা বলবো না, আপনি সরাসরি নির্দেশ দিয়েছেন যে গেট খুলে দাও, এই কথার প্রমাণ দিবেন সিকিউরিটি গার্ডের ভিডিও নিছি আমি, কারণ আপনি অস্বীকার করবেন এই জন্য ভিডিও নিছি, আপনি আমাকে দুর্বল খেলোয়াড় ভাবেন না, আপনার সঙ্গে কথা বলতেছি বল না নিয়ে কথা বলতেছি না, এখানে আমার যেটা ভুল হয়েছে স্যার আমি বলছি যে গেট খুলে দাও বা এই এই ধরনের একটা কথা আসছে মাঝে, এটা আমার হচ্ছে আমি ভুল স্বীকার করব, আমাদের আগে ঘটনাটা ছিল যখন যে প্রি পেমেন্ট দিয়ে স্যার ওরা মানব বলল না, আমরা কিন্তু ওইদিন অনেক ইয়ার পরও কিন্তু আমরা গেট করে দিলাম, তারা যদি গ্রিডের ওই দিকে যেত তাহলে যদি একটা সমস্যা হইতো আমি যত আমার কাছে এখন ওনাকে জিজ্ঞেস করেন যে উনি এই উনারা বলেন উনি ওই টেকনিশিয়ান পোস্টটা দিছে পাশাপাশি এই ধরনের মব সিস্টেমের জন্য উনি গেট খুলে দিয়ে ইয়া করছে, এইটা উনারা কি বলেন হ্যাঁ এটাই হচ্ছে স্যার ইয়া পোস্টটা আমরা পোস্টার বিষয়ে কি জানতে যাচ্ছে উনারা স্যার, এটা মানে এটা কি স্যার আমার ব্যক্তিগত জিনিস স্যার, এটা কি এইভাবে হয় স্যার না আমরা যখন এখানে মানে আমি প্রথম যায় দাঁড়াবো সামনে নেতা হতে যাচ্ছে নেতা হতো নেতা স্যার ইয়ে করে দিচ্ছি স্যার।